আমাদের মতো যারা মুমিন মুসলিম তাদেরকে আল্লাহ সম্বোধন করেছেন কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, হে ইমানদার মানুষেরা, এ বলে সম্বোধন করেছেন। অনেক জায়গায় এই সম্বোধন রয়েছে কোরআনে, কোন কোন জায়গায় আল্লাহ সম্বোধন করেছেন মানব জাতিকে ইয়া আইয়ুহান্নাস, হে মানুষ। কিন্তু এই সম্বোধনের চাইতে অনেক বেশি জায়গায় সম্বোধন রয়েছে মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার মানুষেরা। বিশেষভাবে আল্লাহ তাদেরকে সম্বোধন করেছেন। সুতরাং আমরা যখন মুমিন, আমাদের ঈমান ঠিক রয়েছে, তাহলে যেটি দ্বিতীয় পদক্ষেপ ঈমানের পরে, ঈমান ঠিক করার জন্য এলম লাগবে, ঈমানের পূর্বে এলমের প্রয়োজন রয়েছে, এ সম্পর্কে অনেকবারই আমি আলোচনা করেছি। এলমের সাথে অর্থাৎ সঠিক জ্ঞানের সাথে ঈমান নিয়ে আসতে হবে। আর আমাদের ঈমান রয়েছে, এবং এই ঈমানকে সতেজ করার জন্য, ঈমানকে আরো বলিষ্ঠ মজবুত করার জন্য আমাদের অধিক এলম হাসিল করতে হবে। আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, আল কোরআন সম্পর্কে, পরকাল সম্পর্কে, শরীয়তের বিধিবিধান, হালাল হারাম সম্পর্কে, জায়েজ নাজায়েজ সম্পর্কে, ফরায়েজ ওয়াজিবাত সম্পর্কে, আলা কুল্লি মুসলিম, শরীয়তের এলম হাসিল করা, এখানে এলম বলা হয়েছে। কিন্তু কোন এলম? যে এলম দিয়ে আপনি আল্লাহকে চিনতে পারেন, আল্লাহর দিনকে জানতে পারেন, আল্লাহর দিনের বাস্তবায়ন করতে পারেন, তালাবুল এলম, সেই এলম শিক্ষা করা, হাসিল করা ফরজ, ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর, সে নর হোক বা নারী হোক, প্রত্যেক মুসলিমের উপর এই এলম শিক্ষা ফরজ, যাতে করে আল্লাহর দিনের বাস্তবায়ন করতে পারে। তারপরে যে দ্বিতীয় পদক্ষেপ ঈমানের পরে, সেটি হচ্ছে সৎ কাজ, নেক আমল, যাকে কোরআনের ভাষায় আমাল সালেহ বলা হয়েছে। এর অত্যন্ত গুরুত্ব রয়েছে, অত্যন্ত গুরুত্ব রয়েছে। সৎ আমলের গুরুত্ব, তার ফজিলত, তার গুণ, তার ফায়দা অপরিসীম, সীমাহীন ফায়দা রয়েছে এবং সীমাহীন গুরুত্ব রয়েছে। সৎ আমল ছাড়া শুধু ঈমান, বিশ্বাস করি, সৎ আমল দুর্বলতা রয়েছে, অভাব রয়েছে, জান্নাতে পৌঁছা যায় না, পৌঁছিল কোনদিন পৌঁছিল প্রথমে পৌঁছা যায় না, প্রথম থেকে জান্নাতে পৌঁছা যায় না। ঈমান ঠিক আছে, সবকিছু বিশ্বাস করেন, কিন্তু আমলে ত্রুটি আছে, তাহলে যেটিকে বলা হয় দখুল আউয়ালি জান্নাতে, মানে জান্নাতে প্রথমেই প্রবেশ, এতে থেকে বঞ্চিত থাকতে হবে। পাপিষ্ট যারা, দুর্বল ইমানের মানুষ, যাদের আমলে কর্মে অভাব রয়েছে, সৎ কাজের ত্রুটি রয়েছে, তাদেরকে জাহান্নামে কিছুদিন শাস্তি পেতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যখন হবে, তার রহমত যখন হবে, তার মর্জি যখন হবে, তখন জান্নাত নসিব হতে পারে। তো আমলের গুরুত্ব সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। যেহেতু আমরা অনেকেই দীর্ঘদিন ধরে দিনের কথা এখানে শুনি, দিনের কথা অনেক সময় আমরা নিজেরাও বলি, কিন্তু দেখা যায় যে আমলে আমাদের অভাব, আমলে অভাব, আমলে ত্রুটি। আর বিশেষ করে মুসলিম সমাজে বেশ কিছু আমল রয়েছে যেগুলিতে অত্যন্ত ত্রুটি রয়েছে। এই কয়েকটি জিনিসের ত্রুটিগুলি যদি আমরা দূর করে নিতে পারি আর এই ত্রুটি মুক্ত হয়ে যেতে পারি, তাহলে বাকিগুলো ধীরে ধীরে ইনশাআল্লাহ তাআলা ঠিক হয়ে যাবে। বাকি যেসব ত্রুটি রয়েছে, যেসব নকশ রয়েছে, সেগুলি, যেসব দুর্বলতা রয়েছে, সেগুলি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এই ত্রুটিগুলি অনেকগুলি ত্রুটি সৃষ্টি করে। আপনারা জানেন যে মানুষের মধ্যে একটি ভুল হলে অনেকগুলি ভুল সৃষ্টি হয়, তখন একটি মিথ্যা কথা বললে অনেক মিথ্যার আশ্রয় নিতে হয়, এসব কথা আপনাদের জানা। একটি গুনাহ করলে তখন একটি গুনাহ অনেক গুনাহের দিকে টেনে নিয়ে যায়, এ হচ্ছে গুনাহের প্রকৃতি। এজন্য আমলে দুর্বলতা দূর করতে হবে, ফরায়েজ ওয়াজিবাতের পাবন্দি করতে হবে, যেসব কাজ আল্লাহ ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, যেসব কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য অপরিহার্য করেছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত, সেগুলির বাস্তবায়ন করতে হবে। এবং যেসব কাজ হারাম, যেসব কাজ মাকরুহ, অপছন্দনীয়, সেসব কাজ থেকে একজন মুমিন মুসলিমকে বিরত থাকতে হবে। এটি হচ্ছে সাধারণ কথা, যে যা আল্লাহ আদেশ করেছেন, রাসূল আদেশ করেছেন, তার বাস্তবায়ন হতে হবে, আর যা থেকে আল্লাহ এবং রাসূল নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে। এ আম কথা, এটি সাধারণ কথা। কিন্তু বিশেষভাবে বেশ কিছু ত্রুটি আমাদের মধ্যে রয়েছে, সেসব ত্রুটি দূর করতে হবে। আমলের অত্যন্ত গুরুত্ব, সৎ আমল যদি থাকে তাহলে আল্লাহ পাক পবিত্র এবং শান্তির জীবন দান করেন। সূরা নাহলের আয়াত নম্বর 97 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি সৎ কর্ম করে, ভালো কাজ করে, যে কোনো ভালো কাজ করে, যে কাজকে আল্লাহ ভালো বলেছেন, রসুল ভালো বলেছেন, নিজের খেয়াল খুশি ভালো কাজ মনে করলে হবে না। আপনার খেয়াল খুশিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের তাবে করতে হবে। কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে ভালো কোন জিনিসটি তার বিচার করতে হবে। মান আমেলা সালিহান, যে ব্যক্তি সৎ কর্ম করল, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক কিংবা নারী হোক, পুরুষ লোক ভালো কাজ করুক কিংবা নারী ভালো কাজ করুক, ওয়াহুয়া মুমিন, কিন্তু এই ভালো কাজ করতে হবে মুমিন হওয়া অবস্থায়, ইমানের অবস্থায়। ইমানের পরিবর্তে যদি আপনার মধ্যে শিরক থাকে, ভালো কাজ করেন কিন্তু পৌত্তলিক, অনেক পৌত্তলিক রয়েছে যারা পুতুল পূজা করে, ভালো কাজ করে, তারা এই পবিত্র জীবন পাবে না যে পবিত্র জীবনের কথা এই আয়াতে আল্লাহ বলছেন। অনেকে ভালো কাজ করে কিন্তু কুফরি করে, নাস্তিক, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, সেকুলারিজমে বিশ্বাসী, জাতীয়তায় বিশ্বাসী, দিনে ইসলামে সে বিশ্বাসী না, আল্লাহর দিনে বিভাজন করে, ভাগ করে, যে ধর্ম হচ্ছে মসজিদের নাম, মাদ্রাসার নাম, কিছু কাজকর্মের নাম, আর বাকি যেগুলি অন্য অন্য জীবনের ক্ষেত্র রয়েছে, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আর এই রাষ্ট্রনীতির জীবন, সেখানে আবার ইসলামের কি আছে, সেখানে আমি স্বাধীন, সেখানে যা ভালো মনে করব তাই করব, না, এরাও না, এরা মুমিন না। এটি ইমানের পরিপন্থী কাজ। ইমান আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমে কাফফা, ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করতে হবে, আপনাকে মাথা থেকে পা পর্যন্ত এবং আপনার জীবনের যতগুলি ক্ষেত্র রয়েছে সার্বিক ক্ষেত্রে মুমিন মুসলিম হইতে হবে, ওহ মুমিন মুমিন হইতে হবে। ইমানের জায়গায় কেউ যদি তার মধ্যে কুফরি থাকে অথবা শিরক থাকে, মুমিনের পরিবর্তে সে কাফের অথবা মুশরিক অথবা মুনাফেক, কপট, অন্তরে নিফাক আছে, প্রকাশ করে সে একজন মুসলিম এবং মুসলিম বলে মানুষ ধারণা করে, কিন্তু এমন কাজ কর্ম করে, এমন কথাবার্তা বলে, এমন বিবৃতি দেয় যে সে মুনাফেক, সে মুনাফেক আবদুল্লাহ বিন ওবায়ের অনুসারী। যেমন বাংলাদেশের একটি বিবৃতি এসছে এক মুনাফেকের, যে কোরআনের সূরা নেসার একটি আয়াত সম্পর্কে সে আয়াতটিকে মাইনাস করতে হবে কোরআনকে, যে আয়াতে আল্লাহ বলেছেন যে মহিলা যদি বিরুদ্ধাচরণ করে, স্ত্রী যদি বিরুদ্ধাচরণ করে তাহলে মারতে পারো, এই আয়াতকে আয়াতকে সরাতে হবে। কত হিতাকাঙ্ক্ষী নারীদের, কত যে দরদ আর ব্যথা রাখে মহিলাদের, আর এইরকমই ফাসেক, এইরকমই মুনাফেক, এইরকমই মুরতাদ কাফের, এরা ইসলাম বিমুখ, ইসলামের শত্রু, এরা মানব জাতির শত্রু, এরাই নারীদেরকে নিয়ে ছিনিমিনি খেলা করে, নারীদেরকে রাস্তাঘাটে টেনে নিয়ে আসে, নারীদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ওপেন করে টেনে নিয়ে আসে, সমান সমান আমরা সবাই, সাম্য চাই আমরা, সমান অধিকার চাই আমরা, এসব মিথ্যা কথাবার্তা বলে এরা নারীদের ইজ্জত নিয়ে আর নারীদেরকে নিয়ে ছিনিমিনি খেলা করে, নারীদেরকে উলঙ্গ করে অ্যাডভার্টাইজ দেওয়া, একটা সাবনেও, একটা ব্লেডের প্যাকেটেও, যে কোনো জিনিসের একটা প্যাকেটে উল্লঙ্গ নারীর অ্যাডভার্টাইজ দেওয়া হয়, একটা উল্লঙ্গ পুরুষের কোনোদিন অ্যাডভার্টাইজ দেখেছে কেন? এসব শয়তান, এরা যারা বলে যে নারীদের অধিকার, নারীকে মারার কথা কেন কোরআনে বলা হলো, আয়াত সরাতে হবে, এসব মুনাফিকই এসব কাজ করে, এরা বাহ্যিক দৃষ্টিতে এরা দরদ দেখাতে চায়, কিন্তু এরা যেমন ইসলামের শত্রু, এরা মানব জাতির শত্রু, এরা নারীদের শত্রু, সবার শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট জানেন যে নারীদেরকে কতটা হক দিতে হবে, তা আল্লাহ দিয়েছেন, এবং ইসলাম যে মর্যাদা নারীকে দিয়েছে তা কোনো ধর্মে দেয়নি, কোনো জাতি দিতে পারেনি। তো যাই হোক, যদি মুমিন না হয়ে মুনাফিক হয়, কাফের হয়, মুশরিক হয়, তাদের জন্য শান্তির জীবন নেই, অশান্তির জীবন, এই জন্য এরা অশান্তিতেই ভোগে, সবসময় অশান্তিতে থাকে, পয়সা দিয়েও শান্তি পায় না, তাদের গাড়ি বাড়ি নারী দিয়েও শান্তি পায় না, তাদের গদি দিয়েও শান্তি পায় না, কিছুতেই তারা শান্তি পায় না, কোনোদিন তারা শান্তির জীবনে নেই, মন রাখবে। আল্লাহ বলছেন মান আমেলা সালিহান, যারা সৎকর্মশীল, মিন যাকারিন, পুরুষ হোক কিংবা নারী হোক, ওয়াহুয়া মুমিনুন, কিন্তু ইমানের অবস্থায় মুমিন মুসলিম, তারপরে ভালো কাজ করে, তাহলে আল্লাহ কি দান করবেন? ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই তাকে আমি দান করব, আল্লাহ বলছেন, হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন, পাক পবিত্র জীবন দান করব, শান্তির জীবন দান করব। তাইয়্যিবা ব্যাপক অর্থ রাখে তাইয়্যিব শব্দটি, আরবি ভাষায় বলা হয় কাইফা হালুক, কেমন আছেন, তো বলে তাইয়্যিব। তাইয়্যিব মানে কি? সার্বিক দিক থেকে ভালো আছে, মানসিক দিক থেকে, দৈহিক দিক থেকে, সামাজিক দিক থেকে, পারিবারিক দিক থেকে তাইয়্যিব ভালো আছে। আল্লাহ বলছেন ফালা নুহাইয়ান হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন আমি দান করব, শান্তির জীবন দান করব, শান্তির জীবন, দুনিয়াতেও শান্তির জীবন, পরকালেও শান্তির জীবন, কবরেও শান্তির জীবন, হাসরের মাঠে হিসাব নিকাশের সময়ও শান্তির জীবন। জীবনের অনেকগুলি ক্ষেত্র রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ রাব্বুন শান্তি দান করবেন, ব্যক্তি জীবনে আল্লাহ শান্তি দেবেন, পারিবারিক জীবনে শান্তি দান করবেন। যদি সৎকর্ম থাকে, স্বামীও সৎকর্মশীল আর স্ত্রীও সৎকর্মশীল, আল্লাহ পারিবারিক জীবনে ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন দান করবেন, শান্তির জীবন দান করবেন, মঙ্গলময় জীবন দান করবেন। সামাজিক ক্ষেত্রেও, রাষ্ট্রনীতির ক্ষেত্রেও, সব ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রেও, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বি আহসানি মা কানু ইয়ামালুন, এবং তাদেরকে ওয়ালা নাজজিয়ান্নাহু প্রতিদান দান করব, প্রতিদান দেব তাদের পারিশ্রমিকের, যা মেহনত করবে, তারা আমল করবে, কর্ম করবে, বে আহসানে মা কানু আমল, যা আমল করে তার চেয়ে অনেক ভালো, যা আমল করে, যা কর্ম করেছে, তারপরে যে পারিতোষিক পেতে পারে, তারপরে যে তার পারিশ্রমিক হতে পারে, তার চাইতে বে আহসান, তার চাইতে ভালো করে, তার চাইতে উত্তম প্রতিদান আল্লাহ দান করবেন, প্রতিদানও দান করবেন এবং শান্তির জীবন দান করবেন। কি করলে? মান আমেলা সালেহান, সৎ কাজ করলে। এই সৎ কাজের ফায়দা, সৎকাজ সম্পর্কে প্রচুর আয়াত রয়েছে কোরআনে কারিমে, বিভিন্ন ভাবে, বিভিন্ন ভঙ্গিমাতে আল্লাহ সৎকর্মের জন্য উৎসাহিত করেছেন, সৎকাজের আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিঃসন্দেহে যারা ইমান নিয়ে আসলো, বিশ্বাস করলো, ওয়া আমিলুস সালিহাত সৎকাজ করলো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে, যেটি হচ্ছে জান্নাতে সবচেয়ে উচ্চ স্থান, উচ্চ স্থান জান্নাতুল ফিরদাউস। হাদিসে রয়েছে, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুল জান্নাতাল ফিরদাউস, তোমরা জান্নাতে ফিরদাউস কামনা করি আল্লাহর কাছে, ফাইন্নাহু আআলাহা ওয়া আফযালুহা, কারণ এই জান্নাতুল ফিরদাউস হচ্ছে উচ্চ স্থান এবং উত্তম স্থান, আফজাল স্থান। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, তাদের জান্নাতুল ফিরদাউসে মেহমানি করা হবে, তারা অতিথি হবে জান্নাতুল ফিরদাউসে। জান্নাতুল ফিরদাউসে আল্লাহ মেহমানি করবেন, আল্লাহ মেজবান হবেন, আর মেহমান হবে, অতিথি হবে কারা? যারা ইমান নিয়ে এসেছে এবং সৎ আমল করেছে, ভালো আমল করেছে। সৎ আমলের জন্য দুটি শর্ত আছে, এটি আপনাদের আশা করি জানা আছে। একটি হচ্ছে ইমান হইতে হবে এবং ইমানের পরিপন্থী জিনিসগুলি থেকে মুক্ত থাকতে হবে, যেগুলি বললাম, শিরিক, কুফরি, নেফাক, কপটতা, এগুলো থেকে মুক্ত হয়ে ইমান, এবং তার সাথে সাথে বলা যেতে পারে যে ইখলাস, আপনার খুলুসিয়ত, অর্থাৎ আপনার আমলে যেন এইরকম কিছু লোক দেখানো ইচ্ছা না থাকে, রিয়া না থাকে। আর তার সাথে সাথে যে সৎ আমলটি করছেন সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুপাতে হইতে হবে, সুন্নাত মোতাবেক হইতে হবে, সুন্নাত পরিপন্থী, আদর্শ পরিপন্থী হলে হবে না, খেয়াল খুশি হলে হবে না। আপনি সৎ আমল মনে করে করছেন সেই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হইতে হবে। যখনই একটি কাজ করবেন আপনাকে দেখতে হবে যে এই কাজটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন। মিলাদ মাহফিল করবেন, আপনাকে আগে দেখতে হবে যে মিলাদ মাহফিল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে স্বীকৃত? এইরকম মাহফিল, জন্মবার্ষিকী পালন আল্লাহ রাসূল করেছেন, তার সাহাবায়ে কেরামে করেছেন। শবে বরাতে যখন আপনি আগরবাতি আর মোমবাতি জ্বালাবেন, আলোকিত করবেন, হালুয়া পুরি তৈরি করবেন, তখন আপনাকে প্রথমেই চিন্তা করে নিতে হবে যে আমলটি কি সৎ, আমলটি কি সৎ, সৎ যদি হয়তো আল্লাহ রসুল করেছেন, তার সাহাবাই কেমন করেছেন, যদি করে থাকেন হ্যাঁ তবে সৎ আমল, না করে থাকেন তাহলে সৎ আমল না, বদ আমল, বিদাত। আল্লাহ রাব্বুল আলামিন সৎ আমল সম্পর্কে আরো ইরশাদ করছেন যে মানুষের যখন মরণের মুহূর্ত আসে, তখন আকাঙ্ক্ষা করে মানুষ, অসৎ হলেও আকাঙ্ক্ষা করে আর সৎ হলেও আকাঙ্ক্ষা করে। খুব ভালো যদি সৎ হয় তাহলে তাড়াতাড়ি করে চায় যে আল্লাহর কাছে চলে যায়, কাজ হয়ে গেছে, যেতে পারলেই কাজ, যেতে পারলেই কামিয়াব সেখানে। কিন্তু যদি ত্রুটি থাকে আমলে, ভালো মানুষ হয়তো মুসলমান কিন্তু আমলে ত্রুটি আছে, অথবা কাফের বিধর্মী, এরা সবাই আকাঙ্ক্ষা করে যাদের আমলে ত্রুটি রয়েছে, হয়তো পুরোপুরিভাবে ত্রুটি রয়েছে যেমন কাফের বেধর্মী, অথবা আংশিক ত্রুটি রয়েছে যেমন অনেক মুসলমান ফাসেক বা বিভিন্ন পাপ হয়ে যাচ্ছে, গোনা করছে, ভালো কাজও করছে, নামাজও পড়ছে, আবার কিছু গোনাও করছে। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা ইজা জাআ আহাদাহুমুল মউত, যখন তাদের মরণের মুহূর্ত আসবে, মউত আসবে, তখন তারা কি বলবে, রব্বির জিউন, বলবে হে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দাও, সময় দাও, অবকাশ দাও। রব্বের জেউন, কেন? সে দেখতে পাবে যে এখন গুরুত্ব রয়েছে কত সৎ আমলের, এখন যে এই অবস্থায় মারা যাব তো কঠিন অবস্থা হবে, আজাব শাস্তি রয়েছে আমার জন্য, তো আল্লাহ কিছু সৎ আমল করলে তাহলে তো আজাব থেকে মুক্ত হতে পারব। তখন আল্লাহর কাছে দরখাস্ত করে রব্বের জেউন, হে আল্লাহ, হে আমার রব পালন কর্তা, আমাকে ফিরিয়ে দাও, লাল্লি আমালু সালিহান, দরখাস্ত কিসের হবে, তাহলে আমি সৎ কাজ করব। সৎ কাজের কত গুরুত্ব, যে মরণের মুহূর্তে আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করবেন যে আল্লাহ সময় দাও, একটু ফিরিয়ে দাও, এই জন্য না যে আরো বিবির সাথে কিছুদিন থাকবো, আরো ছেলে মেয়েকে বড় করবো, একটু থাকবো, লালন পালন করব, হ্যাঁ আরো কিছু কাজকর্ম করব, টাকা পয়সা করব, তাদের ছেলে মেয়েদের দিয়ে আসবো, না না না এইসব কিচ্ছু না, ওইসব কোনো ধান্দা নেই, কি চিন্তা তখন, লাল্লি আমালু সালিহান, হে আল্লাহ কিছু সৎ কাজ করে আসবো, কিছু সৎ কাজ করে আসবো। এই দরখাস্ত হবে সেই দিন গুনাহগারদের, যাদের ইমানে দুর্বলতা রয়েছে, আমলে দুর্বলতা রয়েছে, অথবা যারা কাফের বেধর্মী তাদের, আল্লাহ সেদিন অবকাশ দেবেন না। একাধিক থেকে আল্লাহ বলেছেন মওত যখন চলে আসে তখন আল্লাহ আর কোনো অবকাশ দেন না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, কুসিন কালেও না, কাল্লা মানে হতেই পারে না যে অবকাশ দেওয়া হবে, আরো কিছু আমলের সুযোগ দেওয়া হবে, না সময় চলে এসছে। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে বলতে দাও, তাকে তার কথা তাকে বলতে দাও, তোমাদের কাজ তোমরা করো। মালাকুল মওতকে আল্লাহ বলবেন যে তোমাদের কাজ তোমরা করো, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, বলতে দাও তাকে। আর মনন চলে এসছে আমি ওয়ারা এহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, তারপরে একটি আর সৃষ্টি হয়ে যাবে কেয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থানের দিন পর্যন্ত, দিবস পর্যন্ত, ইলা ইয়াউমি ইউবাসুন। তাহলে বোঝা যাচ্ছে মানুষ মরে যাওয়ার পরে, আয়াত থেকে স্পষ্ট হলো যে মরে যাওয়ার পরে বাড়িতে ফিরে আসে না, পৃথিবীতে ফিরে আসে না। যদি কেউ স্বপ্নে দেখে তাহলে স্বপ্নে দেখলো, সে তার ছবি দেখল। কেউ যদি বলে আমি জাগ্রত অবস্থায়, অনেক ভণ্ডরা বলে যে আমার বাবাকে আমার মাকে জাগ্রত অবস্থায় দেখলাম, কেরামত, কেরামতি দেখায় যে আমার বাবা মাকে আমি জাগ্রত অবস্থায় দেখলাম, জাগ্রত অবস্থায়। এরকম অনেক কেসা কাহিনী আছে, দেওবন্দের একটি কেসা আছে যে একবার দুই আলেমে বা দুটি আলেমের দল হয়ে গেছিল দারুলুম দেওবন্দে, তাদের একটি দ্বন্দ্ব শুরু হলো, সেই দ্বন্দ্ব মেটাবার জন্য হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এসে হাজির হয়ে গেলেন সশরীরে, সশরীরে। আর ওয়াহে সালাসা যে কিতাবটি আছে আশরাফ আলী থানভী সাহেবের, সেই কিতাবে এই ঘটনা আছে। তো কথা হচ্ছে যে না, এসব মিথ্যা কথাবার্তা, কোন মানুষ সশরীরে ফিরে আসতে পারে না, পৃথিবীতে মরে যাওয়ার পরে পৃথিবীতে আবার ফিরে আসবে এটি হতে পারে না। স্পষ্ট দলিল আল্লাহ বলছেন আমি ওয়ারা এহিম বার যখন ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত কেউ ফিরে আসবে না। এমনকি কেউ যদি বলে আমি রসুলকে দেখেছি জাগ্রত অবস্থায়, মিথ্যা কথা, সে দেখেনি, সে আকারে অন্য কিছু দেখতে পারে, সে আকারে অন্য কিছু দেখতে পারে সে, বা তার ভ্রম হতে পারে বা অন্যান্য ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোন মানুষ মরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে ফিরে আসবে না। সুতরাং আর একটি আকীদা যে শবে বরাত সম্পর্কে আছে, যে শবে বরাতের দিনে বিধবা হালুয়া পুরি নিয়ে বসে, ভালো ভালো খাদ্য নিয়ে, যে আমার স্বামী ফিরে আসবে, বাড়িতে আসবে, বুঝছেন না? এই আকীদা আছে বিদাতীদের, এও মিথ্যা আকীদা, এই আয়াতের পরিপন্থী। এই আয়াত তা বাতিল খণ্ডন করে, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ ফিরে আসবে না। তো সৎ আমলে এত গুরুত্ব রয়েছে যে মরণের মুহূর্তেও মানুষ তামান্না করবে, আকাঙ্ক্ষা করবে আল্লাহর কাছে যে আল্লাহ সময় দিলে সৎ আমল করতাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষ আয়াতে 110 নম্বর আয়াতে আরো ইরশাদ করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আল্লাহর সাথে সাক্ষাৎ তো সবাই করতে, পাপীকেও গিয়ে জবাবদিহি করতে আল্লাহর সামনে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি হাসেলের মাধ্যমে, সন্তুষ্টি হাসেলের মাধ্যমে আল্লাহর দিদার চাই, আল্লাহকে দেখতে চাই, জান্নাত হাসিল করতে চাই, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তাহলে কি করতে হবে, মাধ্যম কি, ওসিলা কি, ওসিলা কোন পীর বুজুর্গ তার বয়াত করা কোন ওলি না, স্পষ্ট করছেন কোরআন যথেষ্ট মানুষের হেদায়েতের জন্য, কিন্তু কোরআন ছেড়ে দিয়ে এদিক সেদিক যারা ঘুরবে তারাই গোমরা হবে, তারাই কোথায় পীরের গর্তে গিয়ে পড়বে, কোথায় ভণ্ডের গর্তে পড়বে, কোথায় যে কি হবে, তারা গোমরা হয়ে জাহান্নামে শেষখানে যাবে। এই হচ্ছে অবস্থা আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের। আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চায়, কি করতে হবে, ফালিয়া আমাল আমালান সালিহা, সে যেন সৎ কাজ করে, আমালান সালিহান ভালো কাজ করে, ভালো কাজ করবে, আল্লাহর হকের ক্ষেত্রে ভালো কাজ, মানুষের হকের ক্ষেত্রে ভালো কাজ, যথেষ্ট এক এক করে বোঝাবার এখন সময় নেই যে কোনগুলি ভালো কাজ, আল্লাহর হকের ক্ষেত্রে ভালো কাজ, নামাজ রোজা হজ যাকাত যতগুলি আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে বাবা মায়ের হক থেকে শুরু করে ছেলেদের হক, আপনার স্ত্রীর হক ইত্যাদি ইত্যাদি, আত্মীয় স্বজনদের হক, পাড়া প্রতিবেশীর হক, মানুষের হক, মুসলমান মুসলিমের হক ইত্যাদি ইত্যাদি। ফালি আমালান আমালান সালিহা, সৎ কাজ এ হচ্ছে মাধ্যম, এ হচ্ছে ওসিলা আল্লাহর সাথে সাক্ষাতের, আল্লাহর সন্তুষ্টি অর্জনের। ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার পালনকর্তার ইবাদতে যাতে করে শিরক না করে, আমল ভালো করতে হবে শিরক মুক্ত হয়ে, আর শিরক থাকে আর তার সাথে সাথে আমল করলে কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, শিরক করলে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তাহলে আমল কোনো কাজে আসবে না, না পাক পবিত্র জীবন পাবে একজন মুশরিক যে শিরিক করে, শান্তির জীবন পাবে, আরো পরেশান থাকে যারা শিরিক করে, পরেশান থাকে, মানসিক দুশ্চিন্তায় থাকে, সামান্য অল্প জিনিসে ভয় খায় তারা, যারা তাবিজ কবজ আর পীর হুজুর হুজুর আর ওই কবর মাজার এই নিয়ে মেতে রয়েছে, তারা সবকিছুকে ভয় করে, মুশরিক সবকিছুই ভয় করে, কিন্তু মুয়াহ্হিদ যে তাওহীদে বিশ্বাসী, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, সে আল্লাহ ছাড়া কোনো জিনিসকে ভয় করে না, আর যদি কোনো আপদ বিপদ আসে তো তার বিশ্বাস রয়েছে তাকদীরের প্রতি যে এ আল্লাহর পক্ষ থেকে, সুতরাং সবর করে, যদি আল্লাহ সচ্ছলতা দান করে, সুখ শান্তি দান করে, তাহলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে। আমলে আমাদের অনেক ত্রুটি রয়েছে, যে কথাটি বলতে চেয়েছিলাম সেই ত্রুটিগুলি আমাদের দূর করতে হবে, না হলে সৎ আমল আমাদের আগে বাড়বে না, সৎ আমলকে আগে বাড়াতে হবে। আপনি আমি চিন্তা করুন যে আমরা দুনিয়া অর্জন করি যে মানে রুজি রেজেক আই ইনকাম যে করি, আমরা বাড়াবার সবাই চেষ্টা করি, কারো বেতন 500 টাকা থাকলে সব সময় তার চেষ্টা রয়েছে যে কেমন করে ভালো আমার রেকর্ডটা করব আমার কোম্পানিতে, আমার কর্মক্ষেত্রে, যে আমার আগামী বছরে 50-100 টাকা যাতে করে বাড়ে, সবাই বাড়াবার চেষ্টা করে। যদি কেউ ব্যবসা বাণিজ্য করেন তাহলে চেষ্টা করেন, আচ্ছা এই বছরও দেখলাম গোটা বছরে ক্যালকুলেশন করে যে ভালো বেশি কিছু করতে পারলাম, আগামী বছরে না আরো বেশি বাড়াতে হবে, কেমন করে ব্যবসাটা বাড়া যেতে পারে, বেশি পুঁজি ইনভেস্ট করলে, বেশি ভালো ভালো আইটেম রাখলে, আর না এই ব্যবসা চেঞ্জ করে অন্য কোনো ব্যবসা শুরু করলে, কি করলে পয়সা বাড়বে ইনকাম বাড়বে, তার জন্য যথাসাধ্য মেহনত করেন, সার্বিক দিক থেকে মেহনত করেন, পরিশ্রম করেন, সচেষ্ট হন প্রত্যেক মানুষ, এটি মানুষের প্রকৃতি। দুনিয়া বাড়ার জন্য কেউ দুনিয়ার উল্টো দিকে আসতে চায় না, যে যাক বেতন আমার অনেক বেশি হয়ে গেছে, আয় ইনকাম অনেক বেশি হয়ে গেছে, যাক আর পয়সার কি প্রয়োজন রয়েছে, যাক বসে বসে খাই, করে কেউ? কেউ করে না। আমলের ক্ষেত্রে গত বছরে যেমন ছিলেন এই বছরও তেমন, তারপরে আরো আগামী বছরও তেমন, আরো আগামী বছর বরং উল্টো দিকে, আরো 5 অক্টের মাশাআল্লাহ পাবন্দির সাথে নামাজ পড়ছিলেন আর ধীরে ধীরে আগামীতে গিয়ে ফজর গায়েব হতে লাগলো, যার 4 অক্ত ফজরটা কাজাই করি, এমনটা কেন হবে? বা জামাত নামাজ পড়ছিলেন, জামাত ছাড়া শুরু করলেন, এক নামাজটা পড়ছি তো, নামাজ পড়লেই তো মুসলমান, ঘরেই পড়লাম না, এইরকম কেন? এই ক্ষেত্রে কেন অনীহা, আগ্রহ নেই, মেহনত পরিশ্রম কেন নেই? উচিত কি ছিল, যেমন আয় ইনকামের ক্ষেত্রে আপনি বাড়াবার চেষ্টা করছেন ঠিক তেমনই হ্যাঁ আমি প্রথমখানে ফরজ ধরেছি, ফরজ সুন্নত এগুলি করি, আচ্ছা ঠিক আছে এবারে শুরু করি, তাহাজ্জুদ শুরু করি, এবারে আমি চাষতে সালাতুদ দোহা শুরু করি, এবারে আমি এশরাকের নামাজ শুরু করি, এই হওয়া উচিত ছিল একজন মুসলিমের। আমার যেসব পাপ আছে নিজের মহাসভা করে, অনেক ত্রুটি আমাদের জীবনে রয়েছে, কয়েকটি ত্রুটি নিয়ে আলোচনা করব, যাতে করে আমরা বুঝতে পারি যে এই ত্রুটিগুলি আমাদের মাঝে রয়েছে, অনেকে রয়েছে, কিন্তু যদি বলি ত্রুটি মুক্ত হন, ভালো আমল করেন, ভালো আমল করেন, এই করে অনেকেই সংশোধন করছেন না, কিন্তু যদি নিঃসন্দেহী করে দিই যে অমুক অমুক ত্রুটিগুলি আমাদের অনেকের মাঝে রয়েছে, তাহলে নিজের নিজের ত্রুটিগুলি সম্পর্কে সচেতন হবেন এবং আল্লাহ হয়তো তৌফিক দান করবেন যে না এই ত্রুটি আছে কেনই বা থাকে, এই ত্রুটি থেকে মুক্ত হই, আমি সংশোধন করি নিজের জীবনের। সময় নেই আমার হাতে, নিজের হাতে তো সময় নেই, কখন কি হয়, কখন মরণের মুহূর্ত চলে আসে। প্রথম যেমন আলোচনায় এসছে নামাজের কথা, নামাজে অনেকের ত্রুটি, যে নামাজ হচ্ছে দিনের স্তম্ভ, এ নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। নামাজ সম্পর্কে অনেকবারই শুনেছেন, আমার মনে হয় গত সপ্তাহেও আমার যে ভাই এসছিলেন উনি আলোচনা করেছেন, নামাজ সম্পর্কে এতটুকুই জানা যথেষ্ট যে একটি কথা শুধু, যে কোনো আমলকে ত্যাগ করা কুফরি বলা হয়নি, কোন আমলকে ছেড়ে দেওয়াকে কুফরি বলা হয়নি যে কাফের হয়ে যাবে, বা কোনো হারাম কাজ করলে কাফের হয়ে যাবে এইরকম বলা হয়নি। আকীদা ছাড়া কোনো আমলের ক্ষেত্রে, কেউ চুরি করলে কাফের হয়, মিথ্যা বললে কাফের হয়, ফাসেক হয়, পাপী গুনাহগার হয়, কাবিরা গুনাহ করলো কিন্তু কাফের হয় না, কিন্তু নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যায়, নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যায়, এটি হাদিস কোরআন সম্মত কথা এবং অনেক আলেমদের এটি মত। আর যেসব আলেম বলেছেন কাফের হয় না, তারা বলছে ছোট কাফের হয়, বড় কাফের যদি নাও হয় তো ছোট কাফের কমপক্ষ হয়, কাফের কথা বলবে, যেহেতু কাফারা শব্দ হাদিসে এসছে তো এখন শুধু দ্বিমত এইটুকু হয়েছে যে ছোট কাফের না বড় কাফের, কাফের অবশ্যই, মানে ছোট কাফের না বড় কাফের, কুফরুন দুনা কুফরিন, ছোট কাফের না বড় কাফের, কত চরম অন্যায় নামাজ ছেড়ে দেওয়া। আর আজকে অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না, একটা সেজদা এমনি করে নিল, এরকম কোন সেজদা নেই, জামাত সহকারে পড়েন না, অথচ জামাতের অত্যন্ত গুরুত্ব রয়েছে, জামাত সহকারে যথাসাধ্য নামাজ পড়তে, বিনা কোনো শরীয়তে ওজরে জামাত ছেড়ে দেওয়া না আপত্তিকর। তাছাড়া একটি নামাজ আপনি পড়লেন জামাতে, কত গুণ পেলেন আপনি? 27 বা 25 পেলেন। ওই নামাজটি যদি ঘরে পড়েন তাহলে 1 গুণ। এরকম অনীহা কেন? টাকা পয়সার ক্ষেত্রে তো এরকম করবেন না। যদি আমার দোকানটি যদি শিকোতে থাকে তাহলে আমার কাস্টমার দিনে আসে 50টা, আর ওই দোকানটি যদি 91 থাকে কাস্টমার আসে 10টা, খুলবেন দোকান কি 91 আপনি? হ্যাঁ, সুযোগ যদি পানি খানে দোকান খোলা করবেন, কেউ কেউ করবেন না, কিন্তু এরকম অনীহা কেন বা থাকবে, অনাগ্রহী কেন যে 27 গুণ আমার প্রয়োজন নেই, একটি যথেষ্ট। ফজরের নামাজ বিশেষ করে, ফজরের নামাজকে যে কায়েম করে নিতে পারলো জানবেন যে সে মুসলিম হয়ে যেতে পেরেছে, সে মুমিন হয়ে যেতে পেরেছে। আর যে ফজরের নামাজকে কায়েম করতে পারেনি, সূর্য ওঠার পরে পড়ে না তো চরম অন্যায়, সে কুফরিতে চলে গেল, কিন্তু পড়ে কিন্তু কাজা করে পড়ে না, পড়ে কিন্তু ঘরেই পড়ে, বিলম্ব করে পড়ে না, এটি মুনাফেকের লক্ষণ, এটি হচ্ছে মুনাফেকের লক্ষণ। তাহলে মুনাফেক নিফাক কপটতা যাকে বলা হয় আপনার অন্তরে রয়েছে, তা থেকে আপনি মুক্ত হতে পারেননি। আসকালুস সালাতে আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, আল্লাহ রাসূল বলছেন মুনাফেকের উপর সবচেয়ে ভারী নামাজ এশার নামাজ আর ফজর নামাজ। আজকের জমানে এশার নামাজ ভারী নয়, এই জন্য যে আজকাল এশার নামাজে কর্মক্ষেত্রে মানুষ রত আছে, এশার নামাজ এশাই মনে হয় না, কিন্তু এক জমানা বা গ্রামে গঞ্জে আমার দেশে যখন রাত অন্ধকার হয়ে যায়, মাগরিব পরে চারিদিক অন্ধকার হয়ে যায়, সেখানে লাইট বিজলির কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই, সেখানে এশার নামাজ বড় ভারী নামাজ, কিন্তু এখনো যেমন আল্লাহ রাসূলের জমানে এশার নামাজ মুনাফিকের জন্য ভারী নামাজ ছিল, এখনো গ্রামে গঞ্জে এশার নামাজ ভারী নামাজ মুনাফিকের জন্য। আর ফজর নামাজ গাফিলতির সময়, ঘুমের সময়, ঘুমকে যারা প্রাধান্য দেই এটি নেফাক কপটতা। আর যারা হাই আল আসসালাহ হাই আল আল ফালার ডাক আসলো, আসসালাত খাইরে মিয়ান নাম, আল্লাহর পক্ষ থেকে আদেশ যে ডাক দাও, ডাক দেওয়া হয়েছে, এটি আল্লাহর পক্ষ থেকে ডাক, এই ডাক যে মুয়াজ্জিনের আজান, এটি তো মুয়াজ্জিনের কথা না, এটি আল্লাহর পক্ষ থেকে ডাক, আল্লাহ বলেছেন ডাক দাও নামাজের জন্য, তাই তো ডাক দেওয়া হচ্ছে। সুতরাং এই ডাকে সাড়া না দিলে এটি হচ্ছে কপটতার লক্ষণ। ফজরের নামাজ যে ব্যক্তি কায়েম করলো সেই ব্যক্তি কামিয়াব মুসলিম, সে হচ্ছে মমিন আসলে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফজর নামাজের গুরুত্ব সম্পর্কে এবং তার ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে। এই ক্ষেত্রে একটি হাদিস শুধু, যে ব্যক্তি জামাত সহকারে ফজর নামাজ পড়ল এবং এশার নামাজ পড়ল তার ফজিলত কত রয়েছে? ঘুমিয়ে ঘুমিয়ে সারা রাতের ইবাদতে ফজিলত পেল। মান সাল্লাল এশা ফি জামাতিন ফাকান্নামা কামানিস সাল্লাইল, যে ব্যক্তি এশার নামাজ বা জামাত পড়ল, জামাত সহকারে পড়লেন, তাহলে অর্ধেক রাত্রের তাহাজ্জুদ পড়া সওয়াব দিলেন আপনি। অর্ধেক রাত তাহাজ্জুদ পড়লেন ঘুমিয়ে ঘুমিয়েই, ঘুমিয়ে আছেন, তাহাজ্জুদের সওয়াব। ওয়ামান সাল্লাল ফজর ফি জামাতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ল সেই ব্যক্তি সারা রাত কিয়াম করলো, অর্থাৎ তাহাজ্জুদ পড়ল। সারা রাত কেউ তাহাজ্জুদ পড়তে পারে না, তারপরে শুধু ফজর নামাজটি জামাতে পড়ল, ফরজ আদায় করলো কিন্তু জামাতে, সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পেল। আল্লাহর কাছে সওয়াবের তো অভাব নেই, চাওয়ার অভাব আছে, আমাদের মনের অভাব আছে, আমাদের আকাঙ্ক্ষা এবং চাহিদার অভাব আছে। সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পেয়ে গেলেন ফজরের নামাজ জামাতে পড়ে। এসে জামাতের গুরুত্ব ফজরের নামাজে, ফজর নামাজ যে ব্যক্তি পড়ে নিতে পারলো আশা করা যায় সে অন্যান্য গুনাহ থেকে মুক্ত থাকতে পারবে। উফ, এত কষ্ট করে আমি ফজর নামাজ পড়ি, ঘুম ছাড়ি, দুই ঘন্টা আগে ঘুমিয়েছিলাম, তারপরেও আমি ফজর নামাজ জামাতে পড়লাম, আর আমার মতো লোক তাস খেলবে রে, বিবেকে বাধা দিবে আপনার, আমার মতো লোক ফিল্ম দেখবে, আমার মতো লোক এই সিগারেট খাবে, আমার মতো লোক দাঁড়িয়ে রাখবে না, আমার ফজর নামাজ জামাতে কত কষ্ট করে পড়ি, বুঝতে পারছেন? এইভাবে এক একটি ক্ষেত্রে আপনাকে আঘাত করবে, আপনার আপনার যে মানবিকতা, আপনার যে ইনসানিয়াত, আপনার ইমান আঘাত করবে আপনার অন্তরে। আমি কেমন মুসলমান যে এত কষ্ট করে আমি ফজর নামাজ পড়ি আর আমার মধ্যে এইসব দুর্বলতা থাকবে, হতেই পারে না। এই জন্য আল্লাহ বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীলতা থেকে এবং হারাম অন্যায় কাজ থেকে বিরত রাখতে দেবে, এইভাবে আপনাকে বিরত রাখবে পাপ থেকে, গোনা থেকে, অশ্লীল কাজ থেকে নামাজ। অনেক ভাইরা আছে, নামাজের আরেকটি দিক রয়েছে, যে যারা দিন সম্পর্কে জ্ঞান রাখেন, বিশেষ করে সৌদি আরবে আসার পরে ইসলামিক সেন্টারগুলির মাধ্যমে দিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন, নামাজ সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন, কেমন করে নামাজ পড়তে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কেমন ছিল, শুনেছেন, পড়েছেন, অনেক কিতাবাদি পড়েন, তারপরে তাদের একটি ত্রুটি আছে, অনেকের, সবার কথা বলছি না, অনেকের ত্রুটি আছে। সত্য জিনিসকে উদ্ঘাটন করার পরেও, সঠিক আল্লাহ রাসূলের নামাজের পদ্ধতি জেনে নেওয়ার পরেও করে কি, ওই নামাজই পড়ে যেই নামাজ বাপদাদার কাছ থেকে শিখেছে, মুরব্বি হুজুরের কাছ থেকে বাল্যকালে যে নামাজ শিখেছে, নামাজ তো দিয়ে প্রত্যেক নামাজের নিয়ত দিয়ে, প্রত্যেক নামাজে যায় নামাজ মোসাল্লার দোয়া অজাহাত অজিয়া দিয়ে, মানে বুঝতে পারছেন, যেইভাবে নামাজ শিখেছিল ওই নামাজ আর ছাড়ছে না, অভ্যাসের দাস। আমিন উচ্চ স্বরে বলবে না, রাফুল ইয়াদাইন করবে না, সূরা ফাতিহা পড়বে না, বুঝতে পারছেন, এইভাবে তাড়াহুড়া করে নামাজ পড়বে, যে তাড়াহুড়ার নামাজ নেই, দুই রাকাত নামাজ পড়তে 2 মিনিটও লাগে না, আমার দেশি নামাজ, ওই দেশি নামাজই পড়তে থাকে, বুঝতে পারছেন? না না না, আপনি আলহামদুলিল্লাহ জ্ঞান হাসিল করেছেন, আপনার পরিবর্তন হওয়া উচিত। আপনার নামাজ এতদিন ছিল গতানুগতিক নামাজ, বাপদাদার নামাজ অথবা মুরব্বী হুজুরদের নামাজ, তাদের কাছ থেকে শিখেছিলেন, আপনার নামাজ জ্ঞান আছে, এলম আছে, কিন্তু আমল বাস্তবায়ন নেই কেন? আপনি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন না, অথচ আপনি জ্ঞান হাসিল করে ফেলেছেন। এখন পে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এক শ্রেণীর মানুষের আছে না এরকম, অনেকদিন ধরে ইসলামিক সেন্টারে শেখে, ইসলামিক সেন্টারে বইও পড়ে, সহি হাদিস মোতাবেক অনেক কিছু জ্ঞান রাখে যে এইভাবে নামাজ পড়তে হয়, তারপরেও সে উচ্চারণ করে নিয়ত করে, অভ্যাসের দাস, ও অভ্যাস ছাড়তে চায় না, যখন অভ্যাস হঠাৎ করে চলে আসতে পারে আপনি তখনই নিয়ত করেন যে না আমি এবাদত করছি, অতএব জেনে শুনে বুঝে সুজে কোনটি করণীয় কোনটি বর্জনীয়, কোনটি সুন্নত কোনটি বিদাত, সুন্নতটি করো বিদাত ছাড়ব, আর অভ্যাস হয়ে আছে মুসাল্লার দোয়া শুরু করলে মুসাল্লার দোয়া পড়তে থাকলেন, অভ্যাস হয়ে আছে নিয়ত করা নিয়ত করতেই থাকলেন, অথচ জানে যে নিয়ত করা বিদাত, মুসাল্লার দোয়া বলে কোনো জিনিস নেই, হ্যাঁ সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, তারপর আপনি পড়েন না কেন? জ্ঞান আছে আপনার, এমনটা না যে জ্ঞান নেই, না জানা থাকলে হয়তো আল্লাহ মাফ করবেন, কিন্তু আপনার জানা সত্ত্বেও এসবের আমলের বাস্তবায়ন কেন নেই, এক শ্রেণীর মানুষের কথা বলছি, এই ত্রুটি যাতে করে না থাকে, এটি হচ্ছে আমলের ত্রুটি, যে সুন্নত জানলেন, সঠিক জিনিস জানলেন, রাসূলুল্লাহ তরিকা জানলেন, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আপনি সালাত আদায় করলেন না। আর একটি বড় ত্রুটি রয়েছে, যে ত্রুটি একটি বালা, মানে বালা এমন এমন মুসিবতকে বলা হয় যেটি একটি লোকের উপরে আসে না, জাতির উপর আসে, সারা জাতির উপরে আসে, এইরকম বালা মুসলিম উম্মতের জন্য, সেটি হচ্ছে টাকনার নিচে কাপড় পরা। প্যান্ট পরা ভাইয়েরা প্যান্ট টাকনার উপরে তৈরি করতেই জানেন না, মাফ করবেন, ইল্লামান রাহিমাল্লাহ, হাজারে একটা পাওয়া যাবে না, হাজারে একটিও খুঁজে পাওয়া যাবে না লোক যারা প্যান্ট পরেন তারা প্যান্টকে টাকনার উপরে সুন্নতি প্যান্ট তৈরি করান করেন। কেন আপনি টেলারকে বলতে পারবেন না? সব ক্ষেত্রে আপনার এই মাপ হইতে হবে, তো ওই হইতে হবে, এইরকম কাটিং এর হইতে হবে, সব বলতে পারেন, আর বলতে পারেন টাকনার উপরে আমার প্যান্ট থাকতে হবে, প্যান্ট টাকনার নিচে করে তৈরি করবে না, করলে আবার তোমাকে কেটে দিতে হবে, আবার তোমাকে মেহনত করতে হবে, কাটনি করতে হবে, বলতে পারেন না এই কথাটি? হারাম প্যান্ট পরতে থাকেন আপনি, জাহান্নামে যাওয়ার কাজ করতে থাকেন, এইদিকে নামাজ পড়ছেন আল্লাহ সন্তুষ্টির জন্য যে জান্নাতে যাব, আর টাকনার নিচে কাপড় পরে জাহান্নামে যাওয়ার জোগাড় করছেন, কোনো বাড়াবাড়ি কথা কি? টাকনার নিচে কাপড় পরে জাহান্নামে যাওয়ার জোগাড় করছেন, এই কথাটি কোনো বাড়তি কথা না হাদিসের কথা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন বুখারী শরীফের হাদিস, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, দুই টাকনার নিচে যদি কাপড় যায় ফিন্নার, তা যাবে কোথায়? জাহান্নামে যাবে, সেই টাকনা আপনার জাহান্নামে যাবে, অর্থাৎ সেই লোকটি জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এখানে বলা হয়নি যে অহংকার করে, অহংকার কথা বলা হয়নি, এখানে অহংকার শব্দ আসেনি। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কেউ যদি কথা বলে, সাধারণত যারা ওই টাকার নিচে কাপড় পরে তারাকে বললে বলেন আমি তো অহংকার করে টাকা নিচে রাখি না, এমনিতে রাখছি, অভ্যাস হয়ে গেছে, রাখছি, প্যান্ট টাকনার উপরে একটু খারাপ লাগে তাই রাখছি। কেন খারাপ লাগে? এই জন্য ইহুদিন আসারাদের লেবাস আপনি পড়তে চান, টাকনার নিচে গেলে ওই প্যান্ট ইহুদিন আসারাদের হয়ে গেল, কিন্তু টাকনার ওপরে থাকলে সেটি মুসলিম লেবাস হয়ে গেল। এমনটা নেই ইসলামে যে প্যান্ট পরা যাবে, এই কথা নেই, কিন্তু ইসলামিক প্যান্ট হইতে হবে। যখনই আপনাকে খারাপ লাগে টাকনার উপরে, ও কেউ তো পরে না টাকনার উপরে, আর আমি একাই শুধু প্যান্ট পরে থাকবো টাকনার উপরে, তো লোকজন দেখবে তো ঠাট্টা বিদ্রুপ করবে, আর বলে দেখো লোকটিকে দেখো কারণ প্যান্ট পরে আবার টাকনার উপরে, তো এই বাচ্চায় কারণটি কি? কারণ হচ্ছে যে আপনি তাহলে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করতে চান, আপনি ইত্তিবা করবেন কার, ফলো করবেন কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি জাহান্নামের ধমকের কথা বলছেন, আর তিনি নিজের পকেটের কথা না আল্লাহ তার পক্ষ থেকে বলছেন, আল্লাহর পক্ষ থেকে বলছেন যে টাকার নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে। কে চায়, কোন মুসলিম চায় যে আমি জাহান্নামে যাব? কেন জোগাড় করছেন জাহান্নামে যাওয়ার? শেখ ইবনে বাজ বলছেন যে নিচে কাপড় ঝেলে অহংকার বশত, নতুন নতুন জামাইদেরকে আমরা ছোটদের দেখতাম লুঙ্গি পরতো, লুঙ্গি জুতোর নিচে ঝুলতো, তো এ হচ্ছে অহংকারী। আর আর এক শ্রেণীর মানুষের অহংকার না কিন্তু অভ্যাস, প্রতিটি প্যান্ট তার তৈরি করেছে, প্রতিটি জুব্বা তৈরি করেছে তার টাকার নিচে করে, এ অভ্যাস, হয়তো অহংকার সে করে না, সেও জাহান্নামে। তার সম্পর্কে এই হাদিসে বলা যে জাহান্নামে, এখানে অহংকারের কথা বলেনি, অহংকারের কথা আরেকটি হাদিস বলা হয়েছে, বিনা অহংকারে যদি টাকার নিচে কাপড় পরে তাহলে জাহান্নামে যেতে হবে, এটি হলো হাদিস। আরেকটি হাদিস শোনেন বুখারী মুসলিম রয়েছে, মানজাররা সাওবাহু খয়লা আলম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি অহংকার বশত নিজের কাপড় ঝুলাবে টাকনার নিচে, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আল্লাহ রহমতের দৃষ্টি তার উপর দেবেন না, রহমতের নজর তার দিকে তাকাবেন না, আল্লাহ দয়া করবেন না তার উপরে, আল্লাহ তার দিকে দেখবেন না, লাম ইয়ানজুরিল্লাহ, তাহলে আল্লাহর রহমতের দৃষ্টি থেকে মাহরুম বঞ্চিত হবে সেই লোক, যে লোক অহংকার করে কাপড় ঝুলাবে, আর যে বিনা অহংকারে টাকনার নিচে ঝুলালো সে জাহান্নামে যাবে, কোনটি কম না? তো যে আল্লাহর রহমতের দৃষ্টি পড়লে সে জাহান্নামে যাবে, সে জান্নাত পেতে পারবে না। একটি হাদিস রয়েছে যে তোমাদের কেউ নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারে না, ইল্লা বি রাহমাতি, আল্লাহর রহমত ছাড়া, আমল করতে হবে, কিন্তু শুধু আমল দিয়ে আমি জান্নাতে চলে যেতে পারবো না, না না না, এক একটি নিয়ামতের শুকরিয়া আদার জন্য তোমার আজীবন আমল লেগে যাবে। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতকে যদি গণনা করা শুরু করে এক একটি একটি নিয়ামতের শুধু শুকরিয়া জ্ঞাপনে তোমার আমলগুলিকে নিয়োজিত করে দাও, তবুও যথেষ্ট হবে না। সুতরাং নিজের আমল দিয়ে আমি জান্নাত ক্রয় করে নেব তা না, তবে আমল করতে হবে, সৎ কাজ করতে হবে, আল্লাহর রহমতের আশাবাদী হই। তো আমাদের অনেক ভাইয়ের ত্রুটি রয়েছে যে নামাজও পড়েন মাশা আল্লাহ পাবন্দির সাথে, ইসলাম শেখেন ইসলামিক সেন্টারগুলিতে এসেও, বা অনেকে আসেন না কিন্তু আলহামদুলিল্লাহ নামাজ টামাজ পড়েন, তারপরে দেখা যায় টাকনার নিচে কাপড়, প্যান্ট হোক তবুও টাকনার নিচে, লুঙ্গি হোক টাকনার নিচে, বা জুব্বা হোক টাকনার নিচে, যে কোনো কাপড় হোক না কেন, যে কোনো কাপড় হোক যদি টাকনার নিচে যায় তাহলে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা নিজেই করছেন আপনি। আল্লাহ হেফাজত করে মুসলমানদেরকে এসব বালা মুসিবত থেকে। আর একটি বড় ত্রুটি, আপনি তো চান আমলের দিক দিয়ে আপনি সৎ আমল করবেন এবং খারাপ আমল থেকে নিজেকে মুক্ত করবেন, আরেকটি বড় ত্রুটি হচ্ছে এ দাড়ি মোডানো, চিকন করে রাখা মহিলাদের মতো। মহিলাদের সৌন্দর্য আল্লাহ রেখেছেন দাড়ি না হওয়াতে, এই জন্য দাড়ি দেননি, কথা বুঝতে পেরেছেন? মহিলাদের সৌন্দর্য দাড়ি না হওয়াতে সেই জন্য আল্লাহ দাড়ি দেননি। আল্লাহর হেকমতের কথা এটি যে আল্লাহ হেকমত জানতেন যে মহিলাদের দাড়ি দিলেই খারাপ হবে, দাড়ি দেওয়াটা তাদের জন্য বাঞ্ছনীয় না, সেই জন্য আল্লাহ দাড়ি দেননি তাদেরকে। আর পুরুষদের দাড়ি না থাকাই হচ্ছে কাপুরুষতা, সেই জন্য আল্লাহ দাড়ি দিয়েছেন তাদেরকে, দাড়ি দিয়েছেন। দাড়ি জিনাত, অলংকার পুরুষদের জন্য। মহিলাদের যেমন সৌন্দর্যতা দাড়ি না হওয়াতে রয়েছে, তারপরে তাদের জিনাত অলংকার, নিজের তৈরি করা অলংকার তারা পরে থাকে, তারপরে আরো সৌন্দর্য তাদের বেড়ে যায়, ঠিক তেমনি একজন মানুষ পুরুষ মানুষের অলংকার দাড়িতে রয়েছে, দাড়িতে অলংকার। যাদের দাড়ি হয় না তাদের দেখে কেমন লাগে দেখুন তো, যেসব দেশের লোকেদের দাড়ি হয় না বা হইলে ওই দু তিনটে দাড়ি হয় দেখে কেমন লাগে তাদের বল, কিন্তু যাদের মুখ ভরা দাড়ি কত সুন্দর লাগে পুরুষ মানুষ। কিন্তু আজকালকার পুরুষরা নারী হতে চায় না, না না, আপনাকে আল্লাহ যা বানিয়েছেন তাই হন আপনি, এবং আপনি তো শক্তিশালী। আল্লাহ বলছেন আর রেজাল কাওয়ামুন আলা নিসা, পুরুষ নারীদের নেতৃত্ব দানকারী, তাদেরকে হাকিম বানানো হয়েছে, নেতৃত্ব দান করা হয়েছে। দুইজন হলে একজনকে তো নেতা হইতে হবে, নেতা কি হবে নেত্রী না, নেতা হবে পুরুষ। আল্লাহ বলছেন আর রেজাল কাওয়ামুন আলা নিসা, স্বামী স্ত্রী দুজন বিবাহশালী হইলো, দাম্পত্য জীবন শুরু হইলো, এখন একজনকে আমির হইতে হবে। আমির কাকে বানাবেন? আল্লাহ বানিয়ে দিয়েছেন আমির, যে পুরুষ তুমি আমির। সুতরাং আপনি আপনার পুরুষত্বকে বজায় রাখবেন, আপনার অলংকার হচ্ছে আপনার দাড়ি, জিনত। দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওয়াজিব, এ সুন্নত নাই। ভুল হয়েছে এখানেই যে আমাদের দেশের মুসলমানরা, শুধু আমাদের দেশের না, আরব কি আজম এক শ্রেণীর মুসলমানরা সুন্নত মানে হালকা হয়ে গেল, সুন্নত না। সুন্নতের জন্য আল্লাহ রাসূলের আদেশ হতো না, করো এই আদেশ, আল্লাহ রাসূলের আদেশ হয়ে যাওয়া মানে ওয়াজিব, অপরিহার্য, জরুরি। সুন্নত নামাজ পড়েন যে আপনার এই দিনে রাতে 12 রাকাত সুন্নত, কোনো জায়গায় আদেশ নেই, ফজিলত আছে, পড়ো আল্লাহ জান্নাত তোমার ঘর বানিয়ে দিবে, কথা বুঝতে পারছেন? কিন্তু দাড়ি বাড়াতে হবে, আল্লাহ রাসূলের অনেক হাদিস রয়েছে, যেসব হাদিসে আদেশ রয়েছে, ওয়াফুল লোহা, দাড়ি বাড়াও। খালেফুল মুশরিকিন, মুশরিক খালেফুল মজুস, অগ্নি পূজক মুশরিক যারা পৌত্তলিক, তাদের বিরোধিতা করো, যে আদেশ না, তাদের বিরোধিতা করতে হবে। যারা আগুনের পূজা করে, যারা পুতুল পূজা করে, তারা আল্লাহ রসুলের জমানায় ফারস পারস্য দেশের লোকেরা, অগ্নি পূজকরা, পৌত্তলিকরা, ভারতের হিন্দুরা, তারা দাড়ি মুন্ডন করত। এই জন্য রসুল্লাহ সেই জমানায় বলেছেন খালিফুল মজুস, খালিফুল মুশরিকিন, মুশরিক পুত্তলিক হিন্দু অগ্নি পূজক, তাদের বিরোধিতা করো, তোমাকে দেখলে যাতে চেনা যায় যে তুমি মুসলিম। বড় লজ্জা লাগে যে শিখদের রাস্তায় দেখলে, আমি ফ্লাইটে সফর করছি, একজন শিখ মাত্র আছে, একজন শিখ গোটা ফ্লাইটে দেখি, একজন মাত্র শিখ, কিন্তু তার পাগড়ি, তার দাড়ি, তার মোচ, তার যে তার ধর্মীয় যেগুলো জিনিস, বাহ্যিক জিনিস, সেগুলো দিয়ে গোটা ফ্ল্যাটে সে চিহ্নিত যে একজন আছে শিখ, শিখ একজন আছে। কিন্তু আল্লাহ আল্লাহ করলাম, আল্লাহ একটি মুসলিম পেতাম যে একটু গল্প করতাম। সৌদি আরব থেকে ফ্ল্যাটে যাওয়ার সময় তো মুসলিম অনেক আছে বা চেনাও যায় হয়তো, ডায়েটারিও রাখে, কিন্তু ভারতে সফর করতে গিয়ে বা অন্য কোনো অমুসলিম দেশে সফর করতে গিয়ে, বা যে দেশে মুসলিম অমুসলিম উভয় রয়েছে, সেই দেশে সফর করতে গিয়ে আল্লাহ আল্লাহ করতে, আল্লাহ যদি পেতাম, হঠাৎ করে এয়ারপোর্টে বসে, দিল্লি এয়ারপোর্টে বসে আছি, এক ভাইকে পেলাম বেশ দাঁড়িয়ে নিয়ে বাংলাদেশ, তো ফ্লাইটটি যাচ্ছে আসামের দিকে, তো ভাবলাম হয়তো আসামের লোক হইতে পারে, গল্প করতে লাগলাম, দাঁড়িয়ে দেখে সেও আগ্রহী, সেও আগ্রহী, বুড়ো মানুষ 60 বছর বয়স, তারপরে সে আগ্রহী আমার কাছে কাছে আসলো, ফ্যামিলি নিয়ে আছে, তারপরে জিজ্ঞাসাবাদ শুরু হলো, তার বাড়ি ঢাকা, দাঁড়িয়ে আছে, শুনতে পারলাম তার সাথে আমি তার খোঁজ খবর আমি নিলাম, মিরপুরে তার বাড়ি, আমারও তিনি খোঁজ খবর নিলেন, কি কাজ করি তাও খোঁজ খবর তিনি নিলেন, নিজের মত বিনিময় করার সুযোগ পেলাম, দিনের কথা বলার সুযোগ পেলাম, কিন্তু চিনতে পারি না কাকে কি বলবো, কোথায় আমার দিনী ভাই রয়েছে। আর এক ভাই গিয়ে হঠাৎ করে আমাকে দেখে এসে আমার পাশে বসে গেলেন, গিয়েছেন কাতার থেকে, তাকেও চিনতে পারলাম, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে মুসলিম, চট করে চিনতে পারলাম, সে আমাকে চিনতে পারলো, আমার কাছে গিয়ে বসলো, অনেক গল্প সব শুরু হয়ে গেলো, দাওয়াতি কাজ কাতারে কেমন চলছে, আপনার সৌদি আরবে কেমন চলছে, কোথায় কি চলছে, সবগুলি কথাবার্তা 10 মিনিট সুযোগ পেলাম, তার মধ্যে আলোচনা হল, বাকি কাউকে চিনতেই পারলাম যে তাকে কিছু কথা বলবো, চিনতেই পারলাম না। এ হচ্ছে মুসলমানদের অবস্থা, কিন্তু একজন শিখ ফ্লাইটে রয়েছে, চেনা যাচ্ছে হ্যাঁ শিখ আছে, অথচ বাতিল ধর্ম, আমেলাতুন নাসে বা তাসলা নারান হামিয়া, এতগুলি কাজকর্ম করে মেহনত করেও শেষ পরিণাম জাহান্নাম, বাতিলপন্থী, তারপরে চিহ্নিত সে, চেনা যাচ্ছে যে হ্যাঁ সে শিখ আছে, আর হকপন্থী মুসলিম, তারপর চেনা যাচ্ছে না যে হায়রে মুসলিম, কোথায় মুসলিম, চেনা যায় না। তো দাড়ির ব্যাপারে অবহেলা করবে না, দাড়ি ওয়াজিব, যারা দাড়ি রাখে না গুনাহগার, এবং দাড়ি মুন্ডন করা ফাসেকী কাজ, শুনে রাখেন ফাসেকী কাজ, ইমানের দুর্বলতা, আমলের দুর্বলতা, ফাসেকী কাজ, যে ব্যক্তি দাড়ি মুন্ডন করে বা একেবারে খোঁজ খোঁজ করে রাখে, অনেকে দাড়ি রাখে আবার কিরকম যে চেনা যায় না, দাড়ি মোচ সমান, দাড়ি মোচ সমান, চেনা যাবে না যে ই দাড়ি আসলে দাড়ি রাখা দাড়ি না, কয়েকদিন ব্লেড পাইনি বা ফুরসত পাইনি, অবসর হয়নি, তার জন্য বেড়ে গেছে, ও দাড়িও দাড়ি না, সে দাড়িও দাড়ি না, আল্লাহর রাস্তায় দাড়ি রাখতে শিখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, এটি আদেশ, এই ওয়াজিব পালন করুন, এতে রয়েছে রহমত, এতে রয়েছে বরকত। এছাড়াও অনেক ত্রুটি রয়েছে, সময় শেষ হয়ে যাচ্ছে, ত্রুটি, এক শ্রেণীর মানুষরা নামাজও পড়ে, দিনের কথা এখানে শুনতে আসে, আবার গান শুনে গিয়ে, ওয়াজের ক্যাসেট শুনে আর গানও শুনে, ওয়াজের ক্যাসেটও শুনে গানও শুনে, সব করে না, এরকম আপনার চরিত্র হবে না। আপনি মমিন, আপনি জান্নাতের আশাবাদী, আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য আকাঙ্ক্ষিত, সুতরাং আপনি ভালো কাজ করবেন, খারাপ কাজ বর্জন করবেন, গান শুনবেন না, গান বাজনা শোনা হারাম কাজ, গান বাজনা হচ্ছে শয়তানের বাদ্য, শয়তানের ডাক, শয়তানের আহ্বান, শয়তান প্ররোচিত করে পাপের জন্য এই গান বাজনার মাধ্যমে, যারা গান বাজনা শুনে অনেক গুনাহের জন্য প্ররোচিত হয় সে শয়তানের পক্ষ থেকে, জেনা ব্যভিচারের জন্য, মদ্যপানের জন্য, অশ্লীলতার জন্য প্ররোচিত হয় এই গান বাজনার মাধ্যমে। এই জন্য ওলামায়ে কেরামরা গান বাজনা সম্পর্কে কঠোর বাণী উচ্চারণ করেছেন। এসব দেখা, এক শ্রেণীর মাত্র নামাজ পড়ে, ভালো কাজও কিছু করে, দিনই কিতাবাদিও পড়ে, দিনই ওয়াজের ক্যাসেটও শোনে, ইসলামী ভিডিও ক্যাসেটও রেখেছে, মানে দিনই ওয়াজও শুনছে, আর তার সাথে সাথে ফিল্মও দেখছে, সিরিয়াল দেখছে, সিরিয়াল বলে না সিরিয়াল, হ্যাঁ সিরিজ সিরিয়াল, ওসব দেখছে, আবার কি সিরিয়াল মানে ভাববেন না যে জায়েজ, হ্যাঁ ওখানে একটা মহিলা আসছে, একটা পুরুষ, হ্যাঁ নাচ বা নাচ গান তো নেই, বা উলঙ্গ ছবি, উলঙ্গ না, একটা মহিলা আসছে, মহিলা চেহারা খুলে, মাথা খুলে বা চেহারা খুলে, চুল খুলে, তাই আপনার জন্য দেখা হারাম, খারাপ আপনার জন্য। তারপরে যেসব সিরিজ হয় তাতে যে নাটক করা হয় তা মিথ্যা, মিথ্যা মিথ্যা একটা দৃশ্য দেখাচ্ছে, যা মিথ্যা, হয়তো দেখাচ্ছে যে একজন লোক দুটো বিয়ে করলো, বিয়ে করার পরে তার এই হলো যে আগের স্ত্রী আর খোঁজ খবর নেয় না, তাকে মারপিট করে, এই করে সেই করে, মিথ্যা কিনা বলেন দেখি, কাল্পনিক না? আর মিথ্যা যেমন বলা হারাম, তেমন মিথ্যার সহযোগিতা হারাম, তেমন মিথ্যা দেখাও হারাম, কি মনে করেন আপনি? সুতরাং এইসব কাজ হারাম, হারাম কাজ, আর ইমান দুর্বল হয়ে যায় মানুষের। আপনি মনে করেন আমি নামাজি মানুষ, অসুবিধা নেই, একা একটু দেখলাম তো কি হলো ফিল্ম, না ইমান দুর্বল হয়ে যায়, মানুষ যখন ফিল্ম দেখে, মানুষ যখন গান বাজনা শুনে, মানুষ যখন তাস খেলে, এইসব চরিত্র থাকলে ইমান দুর্বল হয়, তারপরে সৎ আমলও দুর্বল হতে লাগে, নামাজ দুর্বল হতে লাগে, তার তাকওয়া পরহেজগারি দুর্বল হতে লাগে, আরো ভালো কাজগুলি দুর্বল হতে লাগে, দিনই কিতাব পড়তো, নবীর জীবনী পড়তো, কোরআনে তাফসীর পড়তো, এগুলি দুর্বল হতে লাগে, দুর্বল হতে লাগে, কি নিয়ম। তারপরে নাজায়েজ দৃষ্টিপাত করা, রাস্তা দিয়ে চলছেন আপনি মাথা নত করে এদিক সেদিক তাকাবেন না, বিনা প্রয়োজনে এদিক সেদিক তাকাবেন না, বিশেষ করে যখন বুঝতে পারছেন যে কিছু মহিলারা সামনের দিক থেকে আসছে, আর যারা মুখমণ্ডল খুলে রয়েছে বা মুখমণ্ডল খোলায় নাই, কেন তার দেহর দিকে, বোরকার দিকেই কেন তাকাতেই থাকবেন আপনি? না না না, একজন মমিন, আপনাকে আল্লাহ আদেশ করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মমিনদেরকে হে নবী বলে দাও তারা যেন দৃষ্টি নত রাখে, দৃষ্টি নত রাখতে হবে। আপনি মনে করবেন যে না না সাগিরা গুনাই হইল, তো ছোট গুনাই হলে একটু তাকালাম দেখলাম তো সাগিরা গুনা, না না, এই সাগিরা গুনা আপনার কাবিরা গুনার দিকে নিয়ে যায়, ইমান দুর্বল হয়ে যায়, আমল দুর্বল হতে লাগে, ধীরে ধীরে তাকাতে তাকাতে তাকাতে তাকাতে শয়তান আপনাকে আগে বাড়িয়ে দেয়, অনেক গুনাহের দিকে আপনাকে টেনে নিয়ে চলে যায়, আপনার ভালো কাজ দুর্বল হয়ে পড়ে। সুতরাং নাজায়েজ দৃষ্টি পাঠ করবেন না, এমন জিনিসের দিকে তাকাবেন না যেটি হারাম, সে কোন আপনার মহিলার দিকেই হোক অথবা আপনার রাস্তা দিয়ে যাচ্ছেন আর একটা ফিল্ম চলছে দেখছেন টিভির দোকানে আর সেখানে দাঁড়িয়ে গিয়ে দেখা শুরু করবেন না, তাকাবেন না, আপনি নিজের দৃষ্টির হেফাজত করবেন। আর একটি বড় রোগ রয়েছে আমাদের সমাজে, এমনকি যারা ধার্মিক যাদেরকে বলি বেশি করে সাবধান করছি এই ক্ষেত্রে, আমি যদি এই ক্ষেত্রে বিস্তারিত আলোচনা হয়েছে মানে একটি আলোচনাই রয়েছে বড় ধরনের আলোচনা, কিন্তু আজকে বিশেষভাবে সাবধান করছি, মানুষের আমলের দুর্বলতা, আমলের দুর্বলতা সৃষ্টি করে আমাদের সৎ মানুষদের আমলের দুর্বলতা। নামাজও ঠিক আছে, সব ঠিক আছে, হয়তো ফিল্ম দেখে না, সে গুনাহ করে না, গান বাজনা শুনে না, দিন দিন চর্চা করে, এমনকি দিনের দাওয়াতও দেয়, কিন্তু যখন দুজন তিনজন এক জায়গায় বসে তখন পরনিন্দা গীবত করা শুরু করে, এই রোগ ভালো ভালো মানুষের মধ্যে আছে, আল্লাহ হেফাজত করে আলেমদের মধ্যে রোগ রয়েছে এক শ্রেণীর, আল্লাহ হেফাজত করে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন, তার কথা বলছি গীবত সম্পর্কে, যে আমি ইন্তেকালের পরে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে যে বুখারী মোহাম্মদ তুমি কি গীবত করেছিলে জীবনে, তো আল্লাহর কাছে আমি সাহস আছে আমি বলতে পারবো, সব সাহস আছে, যে আল্লাহ জীবনে কোনো মানুষের গীবত করিনি, কোনো মানুষের গীবত করিনি জীবনে, তিনি বলছেন আমার সব সাহস আছে বলতে পারবো। আছে সব সাহস আমাদের কারো, আল্লাহ হেফাজত করে আমাদের ইমানের। দুজন লোক বসলে, হ্যাঁ কেমন আছেন, ভালো আছেন, হলো তারপরে আচ্ছা একজন বিষয়বস্তু আর একজন হয়ে গেল তৃতীয়, ও সেখানে নেই, হ্যাঁ ওই লোকটি সম্পর্কে, তখন ও কিছু বললো তো আপনি ভাবছেন যে সে বললো তো আমিও কিছু বলি, অথবা শুনতে থাকলেন, শোনাও হারাম, যেমন গীবত করা হারাম তেমন গীবতের কথা শোনা হারাম, কঠোর শাস্তি রয়েছে গীবতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা হুজুরাতে গীবত সম্পর্কে, ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা, তোমাদের এক অপরের যেন গীবত না করে, পরনিন্দা না করে, দোষের চর্চা না করে, দোষ ত্রুটি রয়েছে সংশোধন করতে চাও ভালোভাবে তার সাথে সাক্ষাৎ করো, আর সাক্ষাৎ করে তার সংশোধন করো, আর তার অনুপস্থিতিতে তার নিন্দা করা, তার কুৎসা গাওয়া, তার সম্পর্কে খারাপ আলোচনা করা কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এই জন্য আল্লাহ বলছেন আয়ো হেব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি পছন্দ করে যে মৃত ভাইয়ের গোস্ত খাবে, কেউ পছন্দ করে যে মরা ভাই মরে গেছে তার একে দাফন করে লাভ কি, এ গোস্তটা থাকলে ফ্রিজে রেখে দিয়ে তো কাজ দেবে, 10 দিন 20 দিন চলবে, তো করবে, কেউ খাবে না মরা ভাইয়ের গোস্ত, মরা ভাইয়ের গোস্ত কেউ পছন্দ করে না। সুতরাং জীবত করাও কোনো মুসলিম পছন্দ করতে পারে না, মুসলিম মুত্তাকি যে ব্যক্তি সৎকর্মশীল সে জীবত পরনিন্দা করা পছন্দ করতে পারে না। এই মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে কেন তুলনা আল্লাহ করলেন? মরা ভাইয়ের গোস্তকে কেউ যদি কেটে কেটে খায় বা ছিঁড়ে ছিঁড়ে খায়, এই মরা লোকটি কিছু বলতে পারবে যে ভাই আমাকে খেয়ো না, আমি তোমার ভাই, আমি তোমার মুসলমান ভাই বা তোমার মায়ের পেটের ভাই, আমাকে খেয়ো না, বলতে পারবে? কিচ্ছু বলতে পারবে না, তাকে কেটে খান আর ছড়িয়ে ছড়িয়ে খান, যেইভাবে খান না খানো সে কিচ্ছু বলতে পারবে না। ওই রকমই যে লোকটি উপস্থিত নেই মজলিসে, তার সম্পর্কে আলোচনা সমালোচনা শুরু করে দিলেন, হ্যাঁ লোকটি ভালো না, যে লোকটি এইরকম, লোকটি ওই রকম, লোকটি ভালো মিথ্যুক, লোকটি খুব খারাপ চরিত্রের, লোকটি বেইমান, এই যে আলোচনা করছেন সেই লোকটি কিচ্ছু বলতে পারবে, যা ইচ্ছা তাই তার সম্পর্কে বলে গেলেন, কিছু করতে পারবে? সে কিছুই করতে পারবে না, সে প্রতিবাদ করতে পারবে না, সে যদি পরিষ্কার লোক হয় তাও বলতে পারবে না, আর যদি আপনার বুঝার ভুল থাকে তাও সে তার জবাব দিতে পারবে না, যে আপনার বুঝার ভুল, আমি এরকম না, আসলে আপনার ধারণা খারাপ আমার সম্পর্ক হয়েছে, আমি আসলে এরকম না। আর যদি তার মধ্যে ত্রুটি থাকে তাহলে সে সংশোধন করতো, তাও করতে পারবে না, যে জানতে পারলো না যে আপনারা তার সম্পর্কে কুৎসা গাইছেন, কথা বুঝতে পেরেছেন? কিন্তু সেই কাজ না করে যদি তাকে বলতেন, ভাই আপনার সম্পর্কে শুনছি যে আপনি নাকি টাকা পয়সা নিয়ে মানুষের বেইমানি করে দেন, আপনি মানুষ টাকা পয়সা পাবে দিচ্ছেন না তাদেরকে, এইরকম কথাবার্তা শুনছি, তো আমানতের খেয়ানত, একজন মমিন তো এরকম না, মমিন সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা হুম আমানাতি মাহাদিম রাউন, তারা আমানতে খেয়ানত করেন না তারা। তাহলে সে যদি সত্যি তার মধ্যে দুর্বলতা থাকে তাহলে তার সংশোধন করবে, সে সুযোগ পেল, সুতরাং সরাসরি তাকে নসিহত করতে হবে। আল্লাহ আর দিনুন নসিহা, দিন ইসলাম হচ্ছে নসিহতের নাম, উপদেশ দানের নাম, হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। আপনি পরে নিন্দা করলেন তার অনুপস্থিতি, এটি হিতাকাঙ্ক্ষী হওয়া নয়, আপনার তার শত্রু, আপনি শত্রুতা সৃষ্টি করলেন। আপনি সে যখন জানতে পারবে আমার সম্পর্কে ওরা নিন্দা করছিল, কুৎসা গাইছিল, তখন আপনারও কুৎসা গাইবে, আপনার যা দোষ নেই তাও বলে বেড়াবে। এইভাবে শত্রুতা, বিদ্বেষ, হিংসা এসব সৃষ্টি হবে, যেসব খারাপ গুণ মুসলিমদের মাঝে সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গীবতকে হারাম করেছেন। ভালো ভালো পরেজগার মানুষ, দাড়িওয়ালা মানুষ, পাঁচ অক্ত নামাজি মানুষ, তাদের মধ্যে এই দোষ ত্রুটি দেখতে পাই। একটি মজলিসে বসলে কারো সম্পর্কে আলোচনা সমালোচনা শুরু হল না, মোটেই না। পারলে সামনে বলেন, আর যদি না পারেন সংশোধন করতে, বলতে গেলে লড়াই ঝগড়া হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় আপনি তাকে বললেন, আপনার সাথে লড়াই ঝগড়া শুরু করে, তর্ক বিতর্ক শুরু করে দিল, তো আপনি তাকে বলিয়েন না, আপনি তখন এমন ব্যক্তিকে বলেন যাকে দিয়ে সংশোধন করা যেতে পারে। দেখেন যে ওই লোকটি হয়তো অমুক লোককে খুব মানে, তার কথাবার্তা শোনে, তখন তাকে গিয়ে বলেন, সবার সামনে বলে তো লাভ নেই, ওই লোকটিকে বলেন যে আচ্ছা অমুক লোকটির মধ্যে এসব ত্রুটি রয়েছে, তো আপনি একটু বললে শুনতো মনে হয়, আপনাকে তো খুব মানে, আপনার কথা শোনে, আপনার কাছে এসে বসে, সুতরাং আপনি একটু তাকে উপদেশ দিলে ভালো হইত। কত সুন্দর কথা! এই হচ্ছে ইসলামী তরিকা মানুষের সংশোধনে। তো এই গীবত, গীবত থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এছাড়া অনেক ত্রুটি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলমানকে যেন খারাপ আমল থেকে, পাপের কাজ থেকে, ফাসেকি কাজ থেকে, গুনার কাজ থেকে, সগীরা এবং কাবীরা গুনার কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে সবাইকে সৎ আমলের, নেক আমলের যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের ঈমানকে যেন মজবুত করে দেন, আমাদেরকে পাপের কাজ থেকে, গুনার কাজ থেকে যেন বাঁচিয়ে রাখেন। আমিন। ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের এক ভাই আপনাদের হিতাকাঙ্ক্ষী একটি কথা লিখেছেন যে এমন অনেক ভাই আছেন যাদের অধিকাংশ বন্ধু বান্ধব নামাজ পড়ে না। অনেকে আছেন এরকম যে নিজে নামাজি, কিন্তু তার যে বন্ধু বান্ধবের গ্যাং রয়েছে, দল রয়েছে, সব বেনামাজি, এমন বন্ধু বান্ধব থাকবে না। একজন মমিন আপনার প্রত্যেকটি জিনিস পাল্টিয়ে যাবে। আপনি নামাজি হয়ে গেছেন, আপনার টেলিফোন ডায়েরিও পাল্টে যাবে, মনে রাখবেন। আপনি নামাজি এখন, আপনার টেলিফোন ডায়েরিতে ওই নামাজিদের টেলিফোন নাম্বার থাকবে। সব বেনামাজি বন্ধু বান্ধব, সব তাস খেলা বন্ধু বান্ধব, সব ফিল্ম দেখা বন্ধু বান্ধব, অথচ আপনি নামাজি কেন? আপনি যখন পরিবর্তন হয়ে মমিন হয়ে গেছেন, তখন আপনার ওই যে ডায়েরিটি ফাসেকি ডায়েরি ছিল, ফাসেকি ডায়েরি পরিবর্তন আপনার ডায়েরিটিও মমিন হয়ে যাবে। এরকম হওয়া উচিত, আপনার বন্ধু বান্ধব চেঞ্জ হয়ে যাবে। আপনি সৎ হয়ে গেছেন, সৎ বন্ধু এখন গ্রহণ করবেন, কোথায় ভালো মানুষ আছে, ভালো মানুষদের বন্ধুত্ব স্থাপন করি, তাদের সাথে ভালো মানুষদের সাথে ওঠা বসা শুরু করি, ভালো মানুষদের মজলিসে যাওয়া শুরু করি। আর ভালো মানুষ খুঁজে না পান তো ইসলামিক সেন্টারে আসবেন, মঙ্গলবারের দিন আসবেন, শুক্রবার আসবেন, এখানে ভালো মানুষ ইনশাআল্লাহ খুঁজে পাবেন। সমাজের যেগুলো আমাদের বাংলা ভাষী যেগুলো আলহামদুলিল্লাহ দাম্মাম কবার ভালো মানুষ আছেন, তাদের অধিকাংশ আসার চেষ্টা করেন ইসলামিক সেন্টারে, আসলে কিছু কোরআন হাদিসের কথা শিখতে পারবো, সুতরাং ভালো মানুষ এখানে আশা করি খুঁজে পাবেন। এর মাধ্যমে আরো যেগুলি ভালো মানুষ আছে, অনেকে আছেন হয়তো যে সময় সুযোগ তাদের হয় না ডিউটির কারণে বা তাদের ব্যস্ততার কারণে, তারা হয়তো আসতে পারে না, তাদের খোঁজ খবর পাবেন যে আরো কিছু ভালো মানুষ আছে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন। কিন্তু আপনি নামাজ পড়েন আর বেনামাজির সাথে বন্ধুত্ব মোটেই জায়েজ না, মোটেই জায়েজ না।